بتا دو صبح کو صبح جی دوں گا اور مطلب والا جلیان نیچے جائے گھر کی امیان جلیان نہ ہوتا صبح تو لائزہ بھی ہوتا منتقل ہوئی تو لے ہوتا صبح یہ نیے ہوتا منتقل ہوئی محول کر دی محول مطلب کی محول کنڈر زمین جانا اے زمین نمی دے ہوتا منتقل ہوئی نا جیرم ایس پی آدھا سے ماں شکر کرا پانی کرکی হকে মতকালা এরম যে কোনো ব্যক্তি কাজ বলছিলাম যে কোনো ব্যক্তি স্বীকার করতে পারে সেই মালিক কিন্তু স্বীকার করতে সুবিধা আছে তোমার কিন্তু যে কোনো ব্যক্তি স্বীকার করলে সে কি হবে মালিক হবে বলো মুজালো হক তখন শুধু দেখে এবার হ্যাঁ হকে তার লোক শুধু তার মধ্যে মালিক হওয়ার কি আছে ভাই হক আছে সে মালিক না لائے بلائیت آلکو اسکاتو بھی جائز نی تعلق ہے اسکاتو بھی کی طاقت کرنا اس کے شعبت کو شرط جائز کے ساتھ شرط جائز مثال دشتا ہے شرط جائز ہے شرط اسکاتو را کنو تعلق نہیں ہوتا جے شرط را جائز اے شرط شرط حق کے شعبت کی اسکاتو بھی کی بار دوار کنو تعلق نہیں پہلے دے যে শর্ত না যায় বতুরে আল্লাহ এসকাতে কোনো তাল্লুক নাই যে শর্তটা যায় ইজাজ শতাব্দ সময়কে বাতিল করার কোনো তার সম্পর্ক নাই তাহলে না যায় যে শর্ত ইজাজ বতুরে আল্লাহ কি এসকাতে কোনো তাল্লুক নাই বিল ফাসিল আওয়াজিনি ফাইয়াত শর্ত আন শর্ত কি দুবা اسکتر کیوں میں ہم تعلق نہیں پھر اسکتر کیوں جو بات صحیح جو بات ازالا باعا شفا تاو بیمانی ایسے اگر بیج دلے شفا کو مال کمر لیما بیجن نام کنے دے حق تمہیں پکروز نا لیما بیجن تمہیں کر دیگے کن دیگے ایجا حق کے تمہیں پکروز نا جو حق کے تمہیں پکروز ہوئی تو یعنی پہلے تابعی میں نے وکیل سے جائے تو بہت خلاوی القصاص کوئی دے شابیر مطلق لگے قصاص ایت کے دلی مام لام دنیو ارے ایت کے عزت پر روم لے مام اور مام کی ہوئے زائل ہوئے اللہ کے طرح بھی نہیں جاگا مام لگے تھی گا تو تابعی میں نے اللہ کے بھی نہیں ہوئے کوئی خلاوی دے جسن इतने बिनों में बहुत लोग इतना बहुत जायज़ हैं और कैसा से बिनों में इतने भाई सुले सुले फला जायज़ हैं पहले माँ खराब की जो है सुले जेंस का मामला तार बिन में ना वो कैसे भाई जायज़ हैं बांकलाव के साथ जन हक को मुद्दा कर रहे हैं क्यों क्यों हक के क्या मुद्दा कर रहे हैं हक के मुद्दा कर रहे हैं क्या क्या সুলে করার পূর্বে যে হুকুম ছিল এই হুকুম পরিবর্তন হয়ে যাওয়া কারণ সুলে করার পূর্বে গভর্নমেন্টের ভারেসনা হক ছিল কি হ্যাঁ তারে হত্যা করা সুলে করার পরে অনেক কি হয়েছে এই হুকুমটার বাধ্য হয়েছে গায়ে না মাসুম বিদ্যম ছিল না গায়ে না মাসুম বিদ্যম ছিল না সেন সুলে করার মাসুম বিদ্যম হইল না পেলে হুকুম মধ্যে তাকাই রইল না এটার নাম কি হত্যার মতা কারণ অর্থাৎ কি সুলে করার পূর্বে যে হুকুমটা ছিল এ হুকুমের মধ্যে যদি তাকাই হয়ে যায় তাহলে নাম নাম ছিল হত্যার মতা কারণ যত আছে আমাদের রেখেছি রেখেছি দেখ বলা হয় তাহলে আইন হকের মতো কারণ বুঝিনি আলফাসের হকুল ফাসের বাইনার মতো কারণের মতো তার হুকুমটা যদি পরিবর্তন হয়ে যায় তো নাকি মত কারবে সুলে করার পরে যদি হুকুম যদি বাজে থাকেন তার নাম দেখি মহকালাবে তালা করে তার ওই যে প্রশ্ন থেকে কেন জান এই তিয়াজ কাউকে এতিয়াজ জানা উসকে বদলা লানা আছে নি তার আওয়াজ লওয়া মিলকে সে মহল থাকে যে মিলকে তার মহল হচ্ছে না যে বিবাহ করার পরে মিলকে বদল মধ্যে কাল মিলকে আছে রে ভাই খালি তদ্রুপ ইচ্ছে মধ্যে গোলামের রোগবার মালিককে মৌলানা এল এতিয়াজ কাউকে বুঝলি বদলা লানা মিলকে সে বললাম তোমার কাছে তুমি আমাদের হস্ত হওয়ার যে একটা ক্ষমতা ছিল নিজেকে তলব করে গেল যে ছেড়ে দাও তুমি কিভাবে অল্প পাইবা কিভাবে যে হস্ত হওয়ার যে অধিকার ছিল নিজেকে তুমি ত্যাগ করো কে বলল হিন্দি স্বামীকে ভাই হিন্দি নিনি কইলে আমি তো যে কাপুরুষ বুঝিনি কইলে আমার তো অবস্থায় বিজে বের না তোমাকে আমি একটা খুশি কইলে আমার তো অবস্থায় তার হস করার যে অধিকার ছিল বাতিল হয়ে গেল না অধিকার বাতিল হয়ে গেল তো কইলে যা হন মহলের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে ভাই কেন হস কেন আগে তো তার বিপুল ছিল কল্পে হস করে তার দুর্বল হয়ে গেছে না কোনো পরিবর্তন হয়েছে আপনার আপনি হকের সবার মধ্যে কি হয়ে ভাই যদি কি করে ভাই শক্তি বন্ধ করে চলে করে বাইরে চলব আগে কাজ ছিল কে মালিক ছিল মুস্তাই না চলে করার পরে মালিক করছে কি মুস্তাই না হককে গাড়ি মতো কাল রইল না লেহাজা ইফতার সুলতান মধ্যে দেখব কিন্তু এখতিয়ার বাতিল হয়ে যাবে বুঝিনি কোনো পাবে না সবার সুলত কি হবে না যে হককে সবার সাক্ষাৎ হয়ে যাবে যেরকম ফসকের হক সাক্ষাৎ হয়েছে গা এই সুলতার মধ্যে হককে সবার সাক্ষাৎ হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে তার বিনিময়ে কিছু পাবে কথা বলছেন তারকে কোর্টে আবার হাজির করার জন্য জামিন হয়েছে কত টাকা তার মুসলকার ডাকছে জামিন যে 5 লাখ 6 লাখ যদি সে উপস্থিত না করতে পারে তাহলে উকিলে 5 লাখ টাকা সরকারকে দিতে হবে সে জামিন হয়েছে কিসের জন্য তাকে হাজির করার জন্য অর্থ যে আসামিকে উপস্থিত করার জন্য হয়েছে ক্যাফালা বিনিয়োগ ক্যাফালা বিনিয়োগ তুমি দাগে কাছে টাকা বল না, আমার এই লোকের যে তাজু সাজু টাকা দিতে না পারে সে জিম্মাদারি আমি নিলাম, এটা নিজে কাবালা বিল মাল, কাবালা বিল মাল হইল না, তুমি আমার কাছে টাকা বল না, আমার দোষ তুমি আমার টাকা দাও দায়িত্ব করে দেয় ঠিক আছে, আমারও যদি টাকা না দিতে পারে টাকাটা আমি দিয়ে দিব, জানলাম কি আর যে আর কোর্টে যে হাজির হবে আসামি যে হাজির হন এই সময় তাকে জামিন দেওয়া হয়, এর বিনিময়ে যে এত মাস পরে কি করবে আসামি উপস্থিত হবে তারিখ মতে, না হইলে কে ভাইসা দেবে উকিল ভাইসা দেবে না, এর নাম হচ্ছে কেফালা। কেফালা বিন্যাস উকিলের চিন্তা করছে কথা যে আসামি জাগাই এইগুলিকে আমি কি করতে পারবো না, অবশ্য বিদায় আমি তাদের সাথে কিছু একটা চলে ফেলেছি তিনি আন এই উকিল বানাইছিল আসামের পক্ষ থেকে না, তখন সে কবি দিয়েছে নকশেন না তার আওয়াজের মধ্যে কিছু মাল দিতে যেতে থেকে উকিলে বা আসামি তাহলে এমত অবস্থায় কেবলা বিন্যাসের মধ্যে তিনি কেবলা কেবলা বিন্যাসের আওয়াজের মধ্যে চলে যদি করে না উকিলে মক্কেলে তো চলে করে না কেবলা বিন্যাসের মধ্যে কে করব ভাই একজনে করব মাল দিব কি কে ওইটা কবিরে দিব না হলে মক্কেলে দিব বলে এমত অবস্থায় এই চুক্তিপত্র কি হবে কাফালা বিন্যাস কিছু কবি কাফালা তো বাতিল দেবে বাতিল হয়ে যাবে আওয়াজও বাতিল হয়ে যাবে বঙ্গালা আই ঠিক আছে আর কাফালা তো বিন্যাস কাফালা বিন্যাস হার বা মন্দির সুবাহ কার বলছে আচ্ছা কি এমত অবস্থায় যে চলে করে না কাফালা বিন্যাসের মধ্যে এমন অবস্থা কি দেব কাবলা বাতিল হয়ে যাবে মাল পাবে না সবার মধ্যে চলে করে দেওয়ার কারণে হক সভা বাতিল হয়ে যায় তার বিনিময় পাই না চলে বিনিময় করেছো পাই না কাবলা বিনষ্টের মধ্যে যদি কি করে এই চলে করে না কাবালককে কি করার জন্য এসকার করার জন্য কাবালককে কি করা এসকার করার জন্য কাবলা বাতিল হয়ে যাবে তার বিনিময়ে কোনো মাল পাবে যেরকম সাকেত হইতে গেলে তামামের দরকার লাইস কুতুবি বি সুকুত তামাম রাজাই নেমে থাকে যা ওয়াজাবাল মালা আম্মা হক সুবা লাইস কাজাবি বিয়ান নাম ইয়াস কুতু সুকুত ওয়াদ আল আলফা রাউস আরে কাওয়াজ জন্য দেখি ভাই কাবলা বাতিল হবে না মাল ওয়াজ বিল না কই কাওয়াজ গেল দুই তৃতীয় রয়েছে কি হাজি রাওয়াজ তুমি সুবাতে বলেন যে শুনা যে বলছে যে সোলের মধ্যে যে রাবাইটা শুধু শোভার জন্য মাকসুস অত কি যাবে শোভা বাতিল হয়ে যাবে মাল মাল মাল দিতে হবে কি রাজিয়ার সেই কেফালা বাজনে করে ইয়েতে ওস কেফালা কেন কুন্দা যে মাল কি কেফালা বাতিল হয়ে যাবে মাল ফেরত দিতে হবে না কেফালা বাতিল হয়ে যাবে মাল দিতে হবে না কিন্তু মাকসুদ কার জন্য কেবলের মধ্যে খাস সাধন দিয়েছে না এ হুকুম কার জন্য কার মধ্যে না সবার মধ্যে না ওই রিবাদ মৌলা হি মালুম কে উসকে মৌলা লাই আব্দুল কেবলা কি সুলে আলা মালে তন্ত্র সুবাদ তুমি সুলে আলা মালি শুনি যে হ্যাঁ সুলে দ্বারা কেবলা বাতিল হবে না জানি সুভানমন্দির কেবল সূর্য দ্বারা কেবল বাতিল সুলাল মালের দ্বারা শোভা কি বাতিল এবার কি হবে না বাতিল হবে না বুঝেছিনি কয়টা দাবার দিল তিনটা চলো ভাই ইন্তেকাল করলেন তার অধিকার হয়ে গেল আরস যখন না শবির সাহেব যখন ইন্তেকাল করছেন তার অধিকার নিয়ে সে কবর চলে গেছে কেউ অধিকার অধিকারের বিরাজ যাই হবে না অর্থ তার উত্তর অধিকার এই সূত্রে কি করতে হবে সভা দাবি করতে ছবি ও মর্গিয়া ছবি বাতিল বকালা সাহায্য তুর স্বর্ণ সাহাবির আমাদেরকে মিরাজ জারি করছে যেরকম মালের কি হয় মিরাজ জারি হয় হককে সুবালও মিরাজ জারি হবে কাল আর দিল তানু এই যে মাতা শুয়ে বাতাল সুবাত এই আবার উত্তর উত্তরটা কি ব্যাখ্যা করতেছে কে সারে সারে দে কাল আর দিল তানু মানুষা মাতা বাতাল বাজে আগর মর্জিয়া বাদ ভাই কি কাম কাজের সুবাত কাজী সুবাল ফয়সালা করার ব্যথা হয়েছে জমিনরা সে অক্কে সুভাষ দাবি করছে কাজ দিয়ে এখনো ফয়সলা করে নাই এর পূর্বে কি ছবি মারা গেছে এর পূর্বে যা মাতা বাদ হবে মর্চকে বাদ ভাইকে ভয়ে কে ফয়সলা করে নেন সুভাকে সাথ তৈরি এর এর মিরাজ জানি হবে এই অক্কে সুভাষ দাবি দাঁড়িয়ে করতে পারবো না তৈরি এই যে মাতেনের মতনের অর্থ এই মাতেনের মতনের সমন কব্জ করছে ফল ভাই ও লাজিম নিবাসী বস ভাই এ লাজিম উসকে ওয়ারিস করে অসিনি ভাই আরে না হাউ ইজ জমিন তো দা হাউ ইজ ইজা মাতা বাদা কাদার কাজি কবলে নন্দ সমন মানে বাদা কাজ কবলে নন্দ সমন জমিন হ্যাঁ বাইটা লাজিম হয়ে যাবে কার জন্য মারা যায় এই মাসালার নদীর اتوا یہ دار مشورہ کے وصیت کر سکے মুস্তরিকার জন্য সব তসরবাদ কি বাতিল করে দিবে কে? ছবি পালে ছবি আই আব্দুল্লাহু ছবি দিয়া হক কে বাতিল করে দিবে ইয়া খুদা দারান কেন রেলওয়ে দার কো দেখা তোমাকে বজ মুকদ্দম উসকে হক কা দুই জন বলছে ওলা জন্ত তসরুফ হায়াতি নে কেন লাই জন্ত তসরুফ নে হাজা ইসি ওয়াজা সে জানি নক কাজে গাছকে তসরুফ হায়াত কেন জীবিত থাকলো যত তসরুফ আছে সবকে নকশ করার অধিকার আছে কাজ বলে মারা দেওয়ার বলো তার যত কি তসরুফ আছে ইজো বাতিল করার অধিকার আছে কাজ بالشرائع المشروعة كما إذا سلم سريحا أو إبغاء عن الدين وهو ديني وهو لا يعلم به وهذا بخلاف ما إذا باع وإذا باع شبيه ما يشعر أن دار المدنة هم كي شبه الله بي قلبي شبيه كي اسے دانتا بي كي بي بيس اگر بیت دار شبيه جس کے ذریعہ وہ شبہ کرے گا قاضی فیصلہ کرنے صبح کے ساتھ قاضی فیصلہ کر پوری یہ دارے ذرا حق کے صبح کر لے کہ ڈاکٹر کی کے بھی تو ملے سے تو مکتی سے کی بات جیسا بس اندر شرط نا تاک جیسا کہ باتر صبح کر ہو باتر ہو جائے اس کا شرط کی لے لے ٹھیک ہے کی ویس پر گلن ہاں মালিক হয়েছে متصل ہونا سبھی کی ملکی اتصال کیوں نہ اتصال قرار اور تامین نہیں لہذا یہ ظلم ہی ظاہر ہو جائے گا حق کے شبہ بکر کو لے لے سے اگر بار حق کے شبہ کی جو گا ولم یعلم بشرائع المشروع اگر چین نا معلوم ہوئے شرائع المشروع کے جے دارم جب کے شبہ کر بے یہ بکر اسے تر جانا نہیں কিন্তু এই জমিদার জায়দে যে আমলের কাছে আমল থেকে জায়দে জমিদার খরিদ করছে বকরে জানে না পাশে যে জমিদার হ্যাঁ যে জমিদার যে হকের সভা সে দাবি করবে যে বিক্রি হয়েছে যে জানে না কে জানে না সবই ওয়াল নাম আলম আগার না দাম নেবে সরাই মুসুয়াকে দেখো কামাই দা সাল্লাহ সুলিয়ান সারা আতন্দ হকের সভা সে দিলে সাক্ষাৎ করে দেয় হকের সময় যেরকম বাতিল হয়ে যায় এই সময় তার সময় ছিল বাতিল আর আব্রানা আব্রাহা যেরকম কোনো ব্যক্তিকে দায়ন পাও না মন্দিরে দায়নকে মাফ করে দিচ্ছে কিন্তু দায়নের একটা যে দায়ন অর্থাৎ ঋণ গ্রহিতাকে ঋণদাতা কি করেছে মাফ করে দিয়েছে কিন্তু কে জানে না ঋণ গ্রহিতা জানে না তাহলে তার এটা কি মাফ হয়ে দিত না তাহলে আর মোতালেবা করতে বলবো আপনার মাফ কাজ পরিকাটা দেন কিন্তু কে হাত বকল মাঝা বা ছবি দাঁড়াও বিশ্বের اختیار لہو جانو یمنو زول بقیال اتصال بخلال مائزہ بہار شفی دارا کندو شفی دار بھی کی گلتے کے دور کیا رہ سکتے سکتے شفی دار بھی کی گلتے کے لئے ہم تو اس آپ کے شبہ تانو پاتے ہیں کہنا ہے کنو زمین دار ملکیو دیکھنو اس زمین میں دے بخلال مائزہ بہار شفی دارا بہر دارا شفی اپنی دار کو بیشت تل خیر کے ساتھ یہاں نہ ہو کیونکہ خیار شبی جنہیں خیار شبی البائی خیانا خیار شبی بائی ملنا کیونکہ تاک خیار تکن کرنے تاک ملکت کا کیتی کے ظاہر ہو رہنا جہاں تاک ملکت جن باکتوی سے اتصال قرار و تعلیم باکتوی سے جہاں تاک شبہ ترکی ہو رہنا بات ہو لا جمنہ زوال نہیں مانا کرتے زوال شہر زوال کے کیوں رہا مانے کر جنہیں یمنہ زوال مانا کرتے زوال کو وقیر البائی اذا باع اوہ شفیع فلا شفاعت لہو وقیر المشتری اذا ابتاع فلا شفاعت لہو اچھا وقیر البائی بائی بکتی ایک دن کیسے بائی وقیر شیر بکی گوشتے زمین پہلے ایک دن اکیلی اچھا زمین بکی گوشتے آن شے اکیلی بائی بکتی ایک اکیلی سے ایک دن میں آپ کے شبال داری کرتے باروں نے کیلے جائے بھائی کہ اکیلے بھائی بھائی بھائی بھائی کہنا بھائی بیتھا کینہ کورسے شید مین میں دیوار جنہ لوگا جنہ آن جو دیر شاہ حق کے شبال داری کرتے لے لینہ جنہ میلو نا بیس کے کورسے دینہ جنہ دیوار جنہ آن جو دیر شاہ تلے کیلے فلیل تار کازر بندی کی ویلو نقص لینا بیت پیل کرسے تازہ دلینا بیت پیل کرسے کسی جنیا اور ورکے دوار دلینا آنچے نی جنیا ملے فلیل ہوتی بارے فلیل اکتا کاز سے کرسے لیکی کے شکل دلینا آدھر بار کرسے چکلی بطر کرسے کسی جنیا پورو پورو نوار دلینا آن تار پر کتی کے نگ دلتی بارے شیطر کرسے گلو بارے چکتی بائر بکتی جو کیلی سے کیا آپ کا شوہدان کرتے ہیں وکیل مستری ہاں مستری بکت ایک دن وکیل یہ کنی چھے آن سے وکیل مستری آپ کا شوہ کرتے ہو کہنا سے کن چھے آنا جنہ نا آپ کا شوہ کرے کسی کے آنگے نا سے وکیل سے مستری بکت وکیل کوئی سی کسی جنہ زمین دا آنا جنہ نا اور آپ کا شوہ کرے بلے سے آنگوی تو بودا جنہی وکیل مستری دکتا بلا شبہ تو پاس چکائی دیتا لیا انہا من با وردی آلہ یہ بس انہا من با وردی آلہ جے بکی بکی گرسے وکیل بکی گرسے نمائے ایل پتن سلو تم دے وکیل بکی گرسے نمائے اتوار شے موزا اتوار موزا رہے بکی گرسے اکتا زمین بکی موزا رہے اکتر زمین دیچھنے آن ایس زمین ارتابی دار اے آپ کا شوہ کرتے کرنا رب بھول سکتا ہے کم بھول مالک کی کرتے بھول بنا کہنا بھی آلم بھول زمین کنچے کنہ بولے شیخ تیجی سے کے کنچے آن شیخ زمین کنی نتون کی کرسے بھی کی کرسے یہ کہ آن مولے تے بیسارا کار جنہی تیسے بھول اگر رب بھول مالک جنہنا کہنا مولتے بکل دے کار زمین تا سا پہلے موزار رہے تو پہلے کار زمین کی نہیں کہ زمین دے تو اندنے تو نے بھی کوئی کرے کہ زمین ہے اپنے شبہ ہے اپنے کو چبہ نہ کرے کہنا یا بیا من باہا اور بیا رہا میں دیکھتے کہ بھائی فرمولا ہوتا ہوا کہ جاتے ہیں دا شبہ تلا ہو اسی نہیں কার পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে সে না দাঁড়াইতে কথা যে এই জমির মধ্যে বাড়ির দাঁড়ের মধ্যে কোন যদি বিপদ আপদ আসে সেটা বারবার আমার উপরে ঠিক না সে এটা জিম্মাদার হইল না হম তার কথা জমি দেখছে না এখন সে কি করলো রে ভাই এটা হককে সমাজ দাবি করলো তাহলে আজ দাঁড়া পাম হয়েছিল কার মাধ্যমে তাদের দামের দাঁড়ানোর দাবের মাধ্যমে না ক্ষতিগ্রস্ত হইলে বলে জমিনটা আমি বিক্রি করলাম কিন্তু আমার আমার ভাইয়ের সাথে ভাইয়ের কি অনুমতি দেই নাকি জমিন তো আমারও কিন্তু শর্ত লাগাইছে কার কার অপর জমিন বিক্রি করছে কিন্তু শর্ত লাগাইছে কার ভাই আমার ভাইয়ের যদি বলে তো ভাই ব্যথা কিনা ঠিক আছে আমার আমার ভাইয়ের যদি এই ব্যথার সম্বন্ধে কিছু মন্তব্য করে তাহলে ব্যথা কিনা ঠিক থাকছে না তাহলে এই যে শর্ত লাগাইলে ওইটা কি গাইলেন না শর্ত লাগাই সে বাইরে কি করছে মকুব ছিল না আরে তার এত তরফে কি ছিল মকুব ছিল না সেই মকুবটাকে সে কি করেছে দূরে সরাইছে বাইরেকে নাফেজ করে দাবি করতে যার দ্বারা তাম হয়েছে দেখো একটা কায়দা করলে বেন করছে কত যদিহাত বেন করতেছে যার দ্বারা বাইরা তাম হয়েছে সে কি করতে পারে না এটা নষ্ট করতে পারে না এইখানে তার দ্বারা মরসদ লাউল খেয়াল তার দ্বারা বাইরের তাম হয়েছে সে হককে সমাজ দাবি করতে পারে না হককে সমাজ দাবি করলে যে চুক্তিপত্রটা পূর্ণ হয়েছিল তার দ্বারা নকশা অন্যদি আসে কেউ কেউ বাইর পড়া হল কি না আবেদকার নিকট আছে তারপরে মকুব ছিল সে মকুবটা সরাই দিছে কে মামলার শর্ত মামলার শর্ত বাইর তাম হওয়া কিন্তু আমার কার সাথে আমার ভাই যদি কম তাহলে আমি তোমার কি করলাম টাকা পয়সা টাকা পয়সা দিন তাহলে এটা কার সাথে শর্ত করছে ভাইয়ের না আল্লাহ দিলে ভাইয়ের কি করছে দিয়েছেন কি করবেন না জানা কর أبي هندتين أو شاعرين أو شاعرين قيمة هي ألف ألف أو أكثر فتسليمه باطل ولا هو شفاعة أجل إذا بلغ الشبي شبي كسي إيك خبر قوتي أنا بيات بي ألف درهم جنة تاكيد كي وزيون بيشا كي هزار درهم كي وزيون ها سلام ولا هذا تيم زور ما بتصور ما بتصور ما بتصور ما بتصور ما بتصور ما بتصور কে বললে সোমাগান না অথবা ভুট্টা গম অথবা ডিম অথবা আলু ফুল, কিন্তু সাইরের মূল্য হ্যান্তার মূল্য 1000 পাতা রুটি। বইটা মাছ চলে গেল তিন টাকা, এক হিসাবে দুই যাবে, হিসাবে দিবে তিন টাকা। আওর এতবার করলে দুইটা, আর আওর এতবার সান করলে কইটা দুইটা। ভাত তসলিম ও ভাত দেন, যে সেদিন দোস্তে বরদারি একটা দোস্ত সবার থেকে এই তসলিম দিকে দেবেন, গ্রহণযোগ্য হবে না। তিনি ওয়ালা ও সোভা তো তাহলে হান তার জন্য একটা সোভা আছে। আর সারা কি যে একটা ধার বিক্রি হয়েছে হায়াতের বিনিময়ে, পরে জানতে পারছে না তার কম বিক্রি হয়েছে, অথবা সে জানতে পারছে হ্যান্তা এবং সাইরের বিনিময়ে তিনি কিমত আলফুন আওয়াক্সা তিনি তাহলে এ কথা বলে কে মঞ্চে আহাজার, আরে বর্তমান থেকে আহাজার আসলে কমের বিনিময় বিক্রি হয়েছে, জানতে 1000 টাকা জানতে পারছে না সাইর বর্তমান জমির মূল্য বিক্রি মূল্য কে হয়েছে বিক্রি হয়েছে, হালাকে গেহুর মূল্য জমির মূল্য 1000 সমান বা 1000 থেকে অধিক। তাহলে এমন অবস্থায় সে যে তসলিম করছিল তসলিমটা বাতিল হবে, হককে শোভা তার কি বরকলা থাকবে, ঠিক না? আরে মাথা বুঝেছি নি ওলা ও শোভা তো ধ্যান না ইন্নামা সাল্লামা জেস্তে সাহের সমান থাকবে, কাউকে তসলিম কাপিয়া সফিনে কাসর সম্বন্ধে সমান কৌশল তো রাখেন, 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তার কাছে সম্বন্ধটা কি রেখে দেবে অধিক। অনেক সময় দেখা যায় দেখো কালেকশন করতে দাম কাছে দাম দেশে করছে না, যে যদি 5 টাকা চাল যদি উঠতে গেছে দিব আমাকে তো কালেকশন নিয়ে আইটি আর 10 টাকা গোল গোল আমি তাই দেয় আমার তো নাই কিন্তু আমার সঙ্গে দাম দেব ধান দিতে পারছে তে বেশি তাও বেশি তে কেন তার কাছে মাছ তবে যে ধরটা ধরো অসুবিধা নেই বুঝলি না, ধান দেওয়া অসুবিধা ভাষা দেওয়া তার জন্য কে হয় অসুবিধা হয় তারপরে গম আছে ভুট্টো আছে কে দিয়ে দিতে পারবেন কে কেন এক জিনিস দেওয়ার তাহলে কি হয় আসে না একটা জিনিস আসে না দেশে কালেকশন করতে গেলে 10 দাম দিতে পারবো তাহলে কি আসান কিন্তু 50 টাকা দিতে পারবে আসান যে তাহলে কঠিন হয়ে গেছে কিন্তু পরে জানতে পারছে যে জিনিস কিনছে একটা জিনিস দেওয়া তার জন্য কঠিন হয়েছে, একটা জিনিস কি হলো জিনিস আল্লাহ দিয়ে বেলা গাও যে টাকা পয়সার খবর গেছে তার দেওয়া তার জন্য অসুবিধা, যেন চান্দা করতে গেলে গ্রাম এলাকায় 5-10 টাকা দিতে অসুবিধা কিন্তু 5 দাম দিতে অসুবিধা কেন টাকা পয়সা এক দিনছে আর তার দামটাও রয়েছে আর এক দিন তাই আসসালাম মাফিয়া বিহি রিসানি আসান হ্যাঁ যে বেচা গিয়া বেচা গিয়া সানি সুরত মে বেশিনি ইজের জিনিস মুক্তারি হন এসে জিনিস কে মুক্তারি হন কেন প্রথম লোক জিনিস হয়েছে কি ভাই দান প্রথম লোক যে দান আমার দানা নেই কি ভাই এটা এক জিনিস আর কে ঘন্টা সাই আর এক জিনিস যে এক জিনিস বিনিয়োগ হয় না মহাজে মুক্তালে উনার জিনিস কে ইস কুল্লু মাকিলের মাউজুর ও আদাদিন মুতাকার হন এসাই কে হাত মাকিলের মাউজুনি আদাদ ইয়ে মুতাকার হয় আদাদে মুতাকার হয় শুধু কাছাতে মকসুদ না উপলিখিত হ্যান্তাবং শাহের সাথে মাকসুস না, যিনি তদ্রূপ কাজালিকা থেকে তদ্রূপ হার মাকিবে আমার মানসুনি বুঝাইছে। ও আদুরে মোটা কারেবা, আদুরে মোটা কারেবা কারে করবেন গিলা বন্যা গেছে। এখন তোমার মুরগির পুরান হাতটা পুরান দিন শুরু দিব না করে দিব, কেন বয়স হলে মুরগ ধন বয়স বিষয় আন্ডাটা দেবেলা বড় আর নতুন মুরগি হইলে আন্ডা দেবেলা কি ভাই ছোট, কিন্তু জলে বড় আন্ডা দিকা এই জন্য কি তোমার পাঁচ টাকা বেশি দিব ছোট আন্ডা এক কম দিব না চারটা বড় আন্ডার যে দাম ছোট আন্ডা কি আগের মাসালা বুঝলে তো আন রবীন্দ্র বিক্রয় হয়েছে তার তো চিন্তা কি বাতিল হবে না, ব খারাপ করে কি আনে মালের সুরতের মধ্যে তার তসলিমটা সবের তসলিমটা বাতিল হবে না। মা ইজা আলিমা আন্না ডানে তাকি জমিন বেচা গিয়া আর দি কেবল আসবাব কেবল জমিনটা কারে আমাদের মধ্যে পেয়েছে কি মত অল্প অবাক স্যার তার মূল্য কোথাও আমাকে অবস্থায় সে কি করছে রে ভাই আর তোর ভক্ত সবাইকে তসলিম করছে কেন ইয়ান দাওয়াতুল আফজাল না দাওয়াতুল কিয়াম ভাই আরমটা দাওয়াতুল কিয়াম না জানাল ওয়াজিব আর ফিল কিমাত কাউকে ও সারস কেন্দ্র ওয়াজিব কিমাত ওয়াইয়া দারাহিম ও দানানি ইলা ওয়াইয়া দারাহিম দিব কিমাত দানানি ওয়াই মানা আন নাবিয়া বি দানার এবারে দান দেবার থেকে কে বিনিময়ে বিক্রি হচ্ছে কত দান থেকে কার বিনিময়ে এটা মনে করতো কিন্তু কবর চলে গেছে কবরই থাকবে অর্থনৈতিক বাদ সে আমাকে সভা করতে পারবে ফালা সভা তলাও অস্কেলে সভা নিয়ে কাজা ইজা কানাত আকসার তত আকসার হয় তার কি মত তাহলে কি হবে নয় ভাই কালা জুবরম অসভা তোর এক তলাবের জিনিস মান জুবরম তোর করে যায় না অস্কেলে অকে তোমার জিনিস মিল হয়েছে কেন প্রথম দান দেবাচ্ছে যে তিরিবেল তাহলে যেরকম স্বর্ণ যদি তান দিন বিনিময়ে বিক্রি করে জাল যদি যায় না হ্যাঁ একদিন চলিলে জাল যদি যায় না স্বর্ণ যদি তান দিন বিনিময়ে বিক্রি করে তাহলে জাল যদি যায় যাচ্ছে না তাহলে স্বর্ণ আর তান দিন বিক্রি করে ভাই একটা হলো জিনিস তাহলে জিনিস কি আলাদা জিনিস আলাদা আমরা বরাবর দাদা একটা লাগে জিনিস না একটা তে জিনিস বিদায় এখানে অক্ষয় সভা চলবে না অক্ষয় সভা চলবে না হাজিরা একদম একদম করে আমি এলে ব্যস উঠছি তোরা তো ব্যস উঠছ না আমি সবাই ডাকতে দিতে হবে তোরা ডাক দিবি তোরা চলে যাবে দেখ আমি তো শেষ মাতাকে বসতে হবে না আমার তো আমি